تینوں مرتا رہتا ہے. اس کا معنی اللہ کا معنی کیا ہے؟ عبادہ ہے. وہ معنی عبادہ اللہ باب فتح سے ہے. اللہ یا رہو اللہ یا رہو یا رہو اصل یا رہو مرتا الہتن الوہتن الوہیتن مانا کیا ہے؟ کہتے ہیں عبادہ. تاہلے مقولیت سکتی ہوگی معبودن کیونکہ مانا تو ہے جو معبودن عبادہ کوئی تھے کیا آسلو آلہ تھے کیا آسلو آلہ یا رہو تار مقولیتی معلوم ہن معلوم ہن آلہ یا رہو اس میں پولیس کا معلوم ہوں اور آباد یا بد معبودن دونوں کے اندر مناسبت کیا ہے؟ مستق مستق منوں کے درمیان مناسبت ہونا چاہیے. مناسبت ہے تمام مخلوق اللہ تعالیٰ کی عبادت کرتے ہیں اس لیے اس کو اللہ کہتے ہیں. اللہ اس لیے کہتے ہیں کہ دنیا بھر تمام مخلوق اللہ تعالیٰ کی عبادت کرتے ہیں. لہذا معلوم وہ ذات ہے جس کی عبادت کی جاتی ہے اور وہ کون ہیں؟ اللہ ہیں. تو اللہ سے مشتق ہے اللہ اور اللہ کا معنی ہے عبادت. اس سے جیسا کہ معبود مشتق ہوتا ہے اسی طرح اللہ سے معبود مشتق ہوتا ہے اور اللہ سے مشتق ہو کر وہ اللہ ہو گیا. لہذا معبود اور اللہ کے درمیان مناسبت ہے. ومنہ تعلہ واستعلہ اور اسی مادہ سے باب تفعول کا صیغہ آتا ہے تعلہ مادی کا صیغہ ہے اور باب استفعال سے بھی آتا ہے استعلہ. تعلہ کا معنی ہے سورا کل عبد سورا کل عبد وہی جو عبد ہے اور وہی مادہ تھے کہ وہی صیغہ تھے کہ ہر ایک بابر مدد بابر تفاول مدد تعلہ. تو کہتے ہیں سورا کل عبد واستعلہ وہی اللہ سے باب استفعال میں جب جائے گا تو اس کا معنی ہوگا سورا مشابہان للعبد سورا مشابہان للعبد. یہ ایک قول ہے یہ مشتق ہے اللہ یا رب سے. وقیل من علیہ باب سامیہ سے مشتق ہے. دوسرا قول ہے من علیہ. کب کہتے ہیں اہل عرب علیہ زائد اذا تحیر جب وہ حیران پریشان ہوتے ہیں کہتے ہیں علیہ زائد آج تحیر زائد. اس کا معنی کیا ہے؟ اذل عقول تتحیر فی معرفتہ. کہتے ہیں دونوں کے ساتھ مناسبت ہے اللہ کے ساتھ اور متحیر کے ساتھ اس لیے کہ عقل سب متحیر ہیں اللہ تعالیٰ کی معرفت میں. اگر عقل متحیر نہ ہوتا اللہ تعالیٰ کی معرفت میں تو باطل فرقہ اور گمراہی کا راستہ کوئی بھی اختیار نہ کرتا. اللہ تعالیٰ کی معرفت عقل کو حاصل نہیں اس لیے عقل متحیر ہیں. গতকালের বয়ানটা সামনে থাকছে জুজি তোর পর। গতকালের বয়ানের মধ্যে গেছে যে জেস্তরা যাতে বাড়ি কালামে সব মোতাহিয়ের নেই, اسی طرح لفظ اللہ کے اندر بھی لوگ حیران پریشان ہیں کہ اللہ تعالیٰ ذات کی اللہ کے لیکن بولتے بیشی عقل والا ہوا ٹھیک نہ بیشی عقل والا ہوئے غیر مقصود مدد ترا چنتا فکر کرتے تھے اللہ اللہ وہ স্বাভাবিক ভাবে সরল ভাবে মেনে নেওয়ার চাই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, আল্লাহ আমাদেরকে খোরাক দিতেছেন, আল্লাহ পাক আমাদেরকে সুখ বড় করছেন, আল্লাহ পাক আকল জ্ঞান বুদ্ধি দিয়েছেন, বাস এইটি আল্লাহ। এর মধ্যে আর বেশি বোর আর ফিকিরকে ইস্তেমাল করা ঠিক নেই, লেকিন যে আকল বলা হয় জ্যাদা আকল বলা ও উসমে বোর ফিকির করতে কিছু পাতা নেই, লহাজা ও মুতাহিয়ের হতে হয়। تو جیسا کہ لوگ دوسری چیزوں میں متحیر ہیں، اسی طرح ذات باری تعالیٰ کی معرفت میں بھی متحیر ہیں، تو دونوں کے اندر مناسبت ہے، یا تو وہ مشتق ہے آلیہ سامیہ سے، یہ کب کہتے ہیں جب کوئی متحیر ہوتا ہے، یہ کون بیچارے پریشان ہوئے تک آلیہ بلا আল্লাহর ব্যাপারে মুতাহাইয়্যের ইহি উকুল তাহাইয়্যুর ইমারে পাকি আও মিন আলিহি তু ইলা ফুলানিন সে মুশতাক হায় ইয়ে বে সামিয়া সে হায় আলিহি তু সামিয়া তু ইয়া তো আল্লাহ তিন নম্বরে তু ইয়া তো আল্লাহ মুশতাক হায় আলিহি তু ইলা ফুলানিন সে علیہ تو الہ قرآنین کا معنی کیا ہے سکن تو الہ الہ معنی قرآن میں نے قرآن کے پاس جا کر سکون ہو گیا مطمئن ہو گیا اطمینان حاصل کیا میں اس کے پاس جا کر اطمینان حاصل کیا کہتے ہیں جیون ایک چھوٹا بچہ পরিচিত কাউকে দেখে না, তারপর হঠাৎ তার বাইকে দেখছে, এখন তার কাছে দৌড়িয়ে দেয়া সে এক মিনান হয়েছে, প্রথম সে পরেশান ছিল, তারপরে ভাইয়ের কাছে যাওয়ার কারণে সুকুন হয়ে গেল। এইরকমভাবে ছোটো বাচ্চারা আকান্ত থাকে, মায়েরে দেখলে শান্তি হয়ে যায়, এই অর্থ। কাতেহে আলেহতু ফুলানুন ইলা ফুলানি ইয়ানে সাকান্তু ইলাই, তাহলে এর থেকে আল্লাহ মুশতাক হওয়ার মধ্যে কী মুনাসাবত আছে? বলে মুনাসাবত আছে লিআন্নাল কুলুব তাতমাইন্নু বিযিক্রিহি ওয়া আরওয়াহু তাসকুনু ইলা মারিফাতিহি, এসলিয়ে কে দিলে মুতমাইন হো জাতা হয় اللہ تعالیٰ کی یاد سے، پریشان گھوم آستا سنا تمہیں کی کرتے تھا کو اللہ اللہ اللہ کرتے تھا کو لا الہ الا اللہ کرتے تھا کو سبحان اللہ الحمد للہ لا الہ الا اللہ کرتے تھا کو لا الہ الا اللہ العظیم الحلیم لا الہ الا اللہ رب العرش العظیم لا إله إلا الله رب السماوات والأرض رب العرش الكريم كون فاكي دي كون غومي شجيغا تمار قبر ہوتا ہے جانا كين دي لا تقن پر شان سي جي كارون غوما سنة كنت الله ذكر دارا تمار پر شمي دور دیا گلا تمار غوما شجيغا اسی تو اللہ تعالیٰ نے قرآن کریم کا اندر فرمایا الا بذکر اللہ تطمئن القلوب الا بذکر اللہ تطمئن কাজেই যেরকমভাবে কোনো ব্যক্তি প্রেশান হইয়া তার আপনজনের কাছে যাওয়ার পরে সে এক মিনান হইয়া যায়, এইরকমভাবে দিলে প্রেশানি দিয়ে মুতমাইন হইয়া যায় আল্লাহ পাকের জিকিরের দ্বারা। ওয়াল আর ওয়াহু আউ রুহে মুতমাইন হো জাতা হয় আল্লাহ তাআলা কি মারেফাত সে, আল্লাহ তাআলা কি মারেফাত এতক্ষণ পর্যন্ত পরেশান ছিল, পরেশান ছিল আল্লাহ কি, আল্লাহর জাত কি, আল্লাহ পাক কেসে হ্যাঁ। লেকিন যখন সে রিয়াজত আর মুজাহাদা করতে করতে আল্লাহ পর্যন্ত পৌঁছা গেছে, সকলে না, আগেরটা তো হল ইদির উপর তথা হাইয়ার কুমার পাখি ইয়ে আকসা, ইয়ে আকসা, লেকিন ইয়ে সাজু নাদের দুই এক আদমি ইকো ইয়ে মর্তবা হাসেল হতে নি ও সহি তোর পর রিয়াজত আর মুজাহাদা করতে করতে আল্লাহ তালা কি মার পা কিন্তু হাসিল হয়ে যাতি হায়। لہذا روح بھی پریشان تھا وہ مطمئن ہو گیا اللہ تعالیٰ کی معرفت سے، لہذا علیہ کلیہ قرآن سے کے ساتھ ان کا مناسبت ہے۔ آؤ مین علیہ سے یہ بھی باب سامعہ سے ہے، پہلا باب فتح سے ہے اور یہ تین باب سامعہ سے ہے، یا تو علیہ سے مشتاق ہے۔ علیہ لفظ اہل عرب کو کہتے ہیں، علیہ زائد اذا فزع من الامر نزل علیہ، کہتے ہیں جب کوئی شخص گھبرا جاتا ہے ایسی مصیبت سے جو ان پر اترے، کون مصیبت جو گھبرایا گیسے، کہتے ہیں اذا فزع من امر، امر معنی مصیبت ہے نا، نازل شدہ چیز، نازل آ رہی ہے جو ان پر پڑے ہیں، ان پر اٹھتے ہیں، کہارو اوپرے کو مصیبت آ سے سے مصیبت دارا سے گھبرائے گئے۔ کہتے ہیں اہل عرب سے اپنا نہیں کہتا، کہتے ہیں علیہ زائدن کہا کر تو روک نہیں جاتا، بلکہ کیا کہتے ہیں علیہ زائد و آلہ غیرہ و آلہ غیرہ، اس یہ لفظ بھی کہتے ہیں آلہ غیرہ کا معنی ہے آزارہ، آزارہ اس نے اس سے پانا طلب کیا، گھبرائے کیسے، اپن کہارو کا سیدھے سے پانا چاہیے جو بھائی দুশ্মন আমাকে দৌড়াইতেছে, হাই জেতার আমাকে দৌড়াইতেছে, ভাই তুমি একটু আমাকে আশ্রয় দাও, তারপরে সে তাকে আশ্রয় দেয়, তারপরে সে তাকে আশ্রয় দেয়। কাতে হ্যাঁ আলাহু গাইরুন মাসালান আলাহু কুরআনুন ও আলাহু গাইরুহু, আর উসকো হয় না পানা দিয়া উসকে গায়ের নে, তাহলে কি মুনাসাবত এই দুইটার সাথে, তাতে ইজিল আয়জু ইয়াফজাউ ইলাইহি ওয়া হুয়া মুজিরুহু হাকীকাতান আও বিজামিহি, তাতে ইসলিয়ে কে পানা মাননে ওয়ালা, পানা মাননে ওয়ালা আয়জু পানা মাননে ওয়ালা ঘাবরা কর যাতে হ্যায় উসকি তরফ, ইয়াফজাউ জাহাবা ইলাইহি, এই শব্দ মহাজুত আছে ইজিল আয়জু ইসলিয়ে কে পানা মাননে ওয়ালা জু ঘাবরা গিয়া থা আর গিয়া আল্লাহ তাআলা কে পাস, তাহার উপরে কোন পরেশানি আসছে সে ঘাবরায় গেছে, তারপরে সে আল্লাহ পাকের কাছে গেছে, আল্লাহ পাক তাকে কি করে ইউজিরহু পানা দেতা হয় হাকীকাতান আও বি জামিহি, কাতে যদি মাবুদে হক্কা হয়, মাবুদে হক মাবুদে বাতেল, কাতে মাবুদে হককে আল্লাহ তাআলা, তো কেউ ব্যক্তি যদি আল্লাহ তাআলা মাবুদে হকের কাছে যায় তাহলে সে হাকিকতান তাকে পানা দিয়া থাকে, আর যদি কাফের মুশরিক তাদের মাবুদের কাছে যায় যারা বাতেল, তখন তাদের জাম অনুযায়ী তাদের মাবুদ তাদেরকে আশ্রয়, তাদের জাম অনুযায়ী তাদের ধারণা অনুযায়ী, যা এখন আর কিছু হইব না, সরস্বতীর কাছে আয়সা করছি, কালের কাছে আয়সা করছি, এখন সেই তাকে কী দিবে আশ্রয় দিবে, তাদের খেয়াল অনুযায়ী হাতি কথা না, হাতি কথা তো পানাদিওয়াল্লাহ, কিন্তু তাদের জাম অনুযায়ী তাদের মূর্তিগুলি তাদেরকে কি দিবে? পানা দিবে। লেহাজা মাহবুব আল্লাহ ও হয় না আলে হাত সে মুস্তাক মানা ঠিকই হয়, এসলে কি ও ভি গাবরে হুয়ে লোক কো পানা দেনে ওয়ালা হ্যায়। ঈদের আয়জু পানা মাননে ওয়ালা জব ঘাবরা যাতা হয় তো ও বারি তালা কে পাস যাতে হ্যাঁ ওর বারি তালা উসকো পানা দেতে হ্যাঁ হাকি পাতা আও ভি জামি হি ইয়া তো উনকে গুমান কে মোতাবেক ইয়া আহলে বাতিল কাফের মুশরিক কে বারে মে হাস। ছয় নম্বর আও মিন আলাহ আল ফাসিল কাতে হি আলাহ আল ফাসা ফাসিল কাতে হি ইয়ে বি বাবে ফাতা আছে হাই আও মিন আলাহ আলাহ আল ফাসিল কাতে হি হাসিল কাতে উট কি বাচ্চে কো উটের বাচ্চা কে ইজা ওয়ালা আ বি উম্মিহি ইজা ওয়ালা আ বি উম্মিহি জব ও কিমত যাতা হয় আপনে মা কে সাথ আহলে আরব কাতে হি আলাহাল ফাসিল কব কাতে হি জব উটনি কা বাচ্চা উটনি বাচ্চে কে মা কে সাথ চিমত যাতা হয় লেপেট যাতা হয় উটের বাচ্চারা তার মার খুব মুস্তাক হয় খায়েশ মন্দ হয় মার কাছে থাকবে মার কাছে থাকবে দিদি উটের বাচ্চা খুব খায়েশ কাতে হ্যাঁ উটের বাচ্চা একটু যদি দূরে যায় দৌড়ে আইসা মার সাথে একবারে মিলা যায় একবারে মিলা যায় চিমত যাতে নি তখন আহলে আরব একে আরেকজনে বলে আল্লাহ আল ফাসিল দেখছো নি মিয়া উটের বাচ্চাটা উটের মার সাথে কিরকম মা কি মা উটের মা না বাচ্চার মার সাথে কিরকম ভাবে লাইগা লাইগা ছিয়া গেছে পুষা গেছে আনা দাঁড়ায় গেছে একটুও ফাঁক নাই আওলাকা মানা হয় চিমত জানা কি যখন উটের বাচ্চা উটের সাথে হ্যাঁ উটনির সাথে একবারে মিলা যায় তখন আহলে আরব কাতে আল্লাহ আল ফাসিল। তাহলে এটার সাথে লব্জ আল্লাহ কী সম্পর্ক আল্লাহ থেকে মুস্তাক তোর সম্পর্ক তুমি তাই জানো আমি তোমাকে দেখাই দিতেছি ইজিল এবাদু মোলে উনা বিপাদাল রয়ে ইলেই হে সে সাদাই দে তাতে ইসলিকে বান্দা বি কিমত যাতা হয় আল্লাহ তালা কে সাথ রোনা দাদি করকে আয়না মুসিবত মে যখন মানুষ মুসিবতে করে তখন আল্লাহ তালাকে একবারে জাবড়াইয়া ধরে একবারে চিমত যাতা হয় রোনা দাদির মাধ্যমে সে হাকি পতাম তো না আল্লাহ কোথায় সে কোথায় আর আল্লাহর সাথে সে কিমত না গিয়ে বহু বড় জুরাত হয় যে বহু বেয়াদবি হয় আল্লাহকে দাঁত বহুত আদিম শান হ্যাঁ উনকে সাথ বান্দা কা কিমত জানা ইসকা তাসাবুর করনা ভি গুনাহ হয় বেয়াদবি হয়। তাহলে কাজী ভাই যদি কথাটা সুন্দর করে বলেন কি তাজাদ হয়ে কান্নাকাটির মাধ্যমে যেমন নাকি সে আল্লাহ তাআলাকে জাবড়াইয়া ধরছে কিমত জানতে তাহলে উটের বাচ্চা যেরকম মাকে ধরে এইরকমভাবে বান্ধ আল্লাহ তালা কাছে কান্না রাখেন তাদের মুনাসবত আছে আগে ঈদির এবাদু মাও রৌনা মাউলে রৌনা তাজা দুই ইলেই হে ইলা বাগি তালা সে সাদায় বিপদের মধ্যে কঠিন বিপদে যখন পড়ে তখন প্রথম মানুষ আল্লাহর কাছে যায় না আর কেউ কেউ প্রথমেই আল্লাহর কাছে যায় আর দুনিয়ার সাধারণত মানুষ হয় না প্রথম আল্লাহর কাছে যায় না ওষুধে পড়ছে হাসপাতালে নিয়ে যেতেছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে সর্বশেষ তার ওষুধ এটি একটা সাদাইদের কিছু তাতে এনে ওষুধ এমন পর্যায়ে গেছে ডাক্তাররা বলছে এই ওষুধ বাঁচবে না বাসায় নিয়ে যান যা খাইতে চায় খাওয়ান সেবা শুশ্রূষা করেন এক মাস পরে দুই মাস পরে পনেরো দিন পরে রুগী মারা যান। এখন ডাক্তারদের এই কথার দ্বারা সে নিরাশ হয়ে গেল এখন আইছে তোমার কাছে হুজুর খতম করান, যা টাকা লাগে দিন হুজুর, আল্লাহর কাছে দোয়া করেন। বাপের তো ডাক্তাররা নিশ্চয় দিয়া দিয়েছে, এখন আইছে আল্লাহর কাছে, সেই নিজ আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে আবার খতম করায়। এরকম ভাবে কোর্টের মধ্যে কেস কিছুতে সে রেহাই পাবে না, হাতে তো লক্ষ লক্ষ টাকা উকিল মুক্তার জজ হাকিমকে দিয়েছে কিন্তু কোনো কাজ হবে না। এখন আল্লাহ পাকের কাছে আসা কান্নাকাটি শুরু করে দেয়, আল্লাহ তো মুনাসবত আছে। আমাদের মুক্তি আব্দুল ময়েসার দেখো না, তোমরা তখন এখানে ছিল না বা থাকলো, ছোট ছিল মুক্তি আজম মুক্তি আব্দুল ময়েসার রহমতুল্লাহ আলাইহ বাইতুল শাহী বয়সে বাইতুল মোকারমের প্রতিভ হয়েছিল, ফুলের মতন চেহারাটা ছিল আজীবন, বুড়া হলে তো চেহারার মধ্যে মলিনতা আসে কিন্তু ওনার কোনো মলিনতা আসে না। সে মুক্তি সব মরহুম আমাদের মহাদের সর্বদ রহমতুল্লাহ সবসময় আসা যাওয়া করতেন, থাকা আরে খাওয়া খাওয়া সব এখানে আমরাও আমিও থাকতাম, উনি কথা প্রসঙ্গে বয়ান করতেছেন তার দেশে, তার দেশ হলো বটতলি নোয়াখালী, আসা তো নোয়াখালী বটতলি, উনি বলতেছেন যে আমি আরেকজনের কাছে শুনছি সেও মাওলানা, সে বলতেছে যে আমাদের বাজারে যাইতে রাস্তার মধ্যে একটা মসজিদ আছে, হয় এরকম বাজারে যাওয়ার সড়কের লোকের সংলগ্ন অনেক জায়গার মধ্যে মসজিদ আছে, তো যখন ঝড় তুফান সারে বা বৃষ্টি বাদল হয় তখন বাজারে আসা যাওয়ার মানুষগুলি মসজিদের মধ্যে দেয়ার করি, কারণ ওই তার তালা বন্ধ থাকে মসজিদের মধ্যে দেয়ার করি, তা বলতেছে ওই যিনি মুক্তি সাহেবের কাছে বয়ান করছেন উনি বলতেছেন যে এরকম একটা অবস্থা হইল, আমরা সবাই মসজিদের ভিতরে দিয়ে ঢুকলাম, উনি বলতেছেন যে আমি মসজিদের মধ্যে ঢুকে এক কোনার মধ্যে একটা ব্যক্তিকে দেখলাম, সেও দিন দার পরহেজগার মানুষ, আমরা যে মসজিদের ভিতরে ঢুকছি তার কোনো খবরও নাই, তার দিল তো মন তো অন্যদিকে, সে কোনার মধ্যে বৈশা আল্লাহরে বলতেছে আল্লাহ তুমি যে আজ এইবার আমার ক্ষেতের মধ্যে ধান দিল না, ধান হয় না এবার ক্ষেতের মধ্যে, আমি তুমি তো জানো আল্লাহ এই ধানের থেকে চাল তৈরা আমি মাদ্রাসায় দিই, মসজিদের হুজুর বাইনা খাওয়াই, মাদ্রাসার হুজুর বাইনা খাওয়াই, ওই হুজুরে খাওয়াই এই হুজুরকে খাওয়াই, ওই ব্যক্তি কার কাছে বলতেছে আল্লাহর কাছে বলতেছে, এইবার তো তুমি আমাকে খেতার মধ্যে ধান দিলাম না, আমি এই বছর কই থেকে মাদ্রাসায় দিন মসজিদের হুজুরগো খাওয়াম মাদ্রাসায় খাওয়াম, বলতেছে যে ওই ব্যক্তি আমার নামও রয়েছে, বুঝে যে সন্তাস আমার নামও রয়েছে, অমুক্তি খাওয়াই অমুক্তি খাওয়াই অমুক্তি খাওয়াই, এরপরে বলতেছে যে আল্লাহ তুমি যে আমার উপরে নিচে খাইসা ধর্ষ আমি কই যাব, আমি এদেরকে কেমনে খাওয়াবো, বলে যে আল্লাহর সাথে এইরকমভাবে কথা বলে আমার হাসি এসে গেছে, আমার কান ধরে রুমাল ছিল মুখ বন্ধ করে রাখছে আওয়াজটা যেন উচ্চ সুরে না হয়, কিন্তু ওর তো কোনো ওনার তো কোনো খবরও নাই, মসজিদে কে আসছে কে না আসছে কে তার কথা শুনতেছে না শুনতেছে, অত্যন্ত সে একাই আল্লাহ পাকের কাছে মোনাজাত করতেছিল। তারপরে ঘটনাক্রমে অনেক মানুষ দেওয়া জমা হয়েছে, জমা ধরেছে ওনার খবরও নাই, উনি তো ভাড়া ফিল্লা হয়ে গেছে আল্লাহর সাথে একবারে, ইহি হায় আল্লাহ তাআলাকে সাক্ষী মত না, ইহি হায় আল্লাহ তাআলাকে সাক্ষী মত না, তো সাদায়েতকে ওয়াক্ত তাজার রূপে জড়িয়া বান্দা আল্লাহ তাআলা সে চিমট যাতা হয়, জেসা কে উঠনি কি বাচ্চা বাচ্চা কি মা কে সাথ চিমট যাতা হয়, او من اولیہا اذا تحیر و تخبت عقلہ. کہتے ہیں تحیر نہ آگے گیا لوگ کہتے ہیں اذا تحیر عقلہ اذا العقول تتحیر فی معرفتہ. اب آپ دیکھیں اندر سے کہتے ہیں اذا تحیر و تخبت عقلہ کہتے ہیں اوکے تحیر سلو আলি হাত থাইকা আর এখানে হইল অলি হাত থাইকা. এখানে হচ্ছে অলি হাত থাইকা মাদ্দা পরিবর্তন হয়েছে. এখানে মাহমুদে ফা এখানে হইল মেসা আকি আ মেসালে ওয়াবি মানা দুটোটা একই. তাহলে অলি হা ফোলানুন পক কাহতে হবে আরো ইজা তাহাইয়ারা ফোলানুন ও তাখাব্বা তাকরুহু ইয়ে মানা বিয়াকা হায়রান প্রেশান যখন হয় তখন আকল চলে যায়, তাতে আকল থাকে না. কিসে কি বলতে থাকে, কিসে কি করতে থাকে, কোনটা করবো কোনটা না করবো দিশা পায় না. এই আর তাকাত বাতা আকল আকল তা কমজোর হয়ে যায়, তাকাত বুঝতে মানে হয় জয়ী হয়ে যায় না, ইয়া তো চলা যায় না. কেন মাকুতুল আকল কাহতে ইসকো কে কাহতে মাকুতুল আকল ক্ষিপ্ত হো জানা কমজোর হো জানা ইয়া তো বিলকুল না রাহা না. আও মিন ওয়ালিহা ইজা তাহাইয়ারা ও তাখাব্বাত আকল কোনটা পাওয়া গেছে আল্লাহর সাথে মুনাসাবতের জন্য. এই জন্য আল্লাহ পাকের মারে পাকের মধ্যে লোক মুতাহাইয়্যের আর উনকা আকল ওর জাতা হায় রাহাতা নি. কানা আসলুহু বিলাগুন আল্লাহ আসলে কি আছিল বিলাগুন ছিল ওখানে আসল ইলাগুন এখানে হইল বিলাগুন ওয়ার মধ্যে কাসরা দিয়া ফাকুলি ওয়াবু হামজাতান ফের হাম ওয়াও কো হামজা সে বদল দিয়া ইলাগুন করছে. আসলে ছিল কি বিলাগুন কিন্তু তারপরে ইলাগুন করলো ওয়াওকে হামজা দ্বারা পরিবর্তন করল. হামজা দ্বারা পরিবর্তন করল কেন ওই ইস্তিসকালি কাসাতে আলাইহা ইস্তিসকালাল জুম্মে তাতে ওয়াও পর জুম্মা হলে তো সকিল হয়, এটা তো তোমরা জানো. এইরকম ভাবে কাসরা হইল সকিল হয়, কাসরা হইল সকিল হয়. কেন ওয়াও হরফি ইল্লত, ইল্লত মানে কমজোর. এই হরফটা মুআল্লাল ইল্লতওয়ালা কমজোর হরফ, তার উপরে আবার হরকত হইলে জুলুম হয়ে যাব, তাই না? একই হাঁটতে পারে না, তার মধ্যে আবার একটা বস্তা তার মাথায় উঠে দিস, কত কঠিন হবে না তার জন্য. এই হরফ ইল্লত হয় ঈশ্বর হরকত গুণা, তাই না? ও উসকো মুসিবত মে ডাল না হয় লেয়াজা সকিল হয়। হামজা করলো কেন কাসরাতে আলাইহা, কাসরা উস পর সকিল হোনে কি ওজা সে জেসা কে কামা ইস্তিসকালা জুম্মাতে, জেসা কে সকিল হুতা হয় উস পর জুম্মা হোনা. কোথায় সকিল ফি বুজুহিন, তাতে হিন বুজুহুম করা হয় না উজুহুম করা হয়। সরফের কিতাব এনে পড়ছ উজুহুন, তাই না? বুজুহুন হইলে আসর, ওয়াজহুনের বহু বচন বুজুহুন, সেটাকে করা হয়েছে উজুহুন. কেন করা হয়েছে? ওয়ার উপরে জুম্মা হরফিল্লত সকিলের কারণে. ফাকিলা ইলাহুন, ইলাহুনের থেকে ইলাহুন করা হইল, তারপরে আমরা তো ইলাহুন করা হইল পুষ্পর আলিফলাম দাখল করতে আল্লাহ তা ইশাউন ওয়া ইশাহুন ইয়াউন ওয়া ইশাহুন. যেরকম ভাবে ওয়াওকে হামজা করা হয়েছে কাসরার কারণে ইরাউন আসিল, ফের এমন কি জমা হয় ইয়াউন, বিয়াউন কেমন হয় বর্তন, ইয়াউন বর্তন. ওয়াদ নিচে কাসরা সুতুলের কারণে ওয়াওকে হামজা দ্বারা পরিবর্তন করছে. এইরকম ভাবে বিশাহুন তলোয়ার, বিশাহুন মানে হয় তলোয়ার, আরো অনেক মানে আছে. تو ওয়ান ইসে কাসরাও সুকুল হওয়ার কারণে হামজা দ্বারা পরিবর্তন হয়েছে। এখন তাদের উল্টাকে রদ করে দিতে আছে, তার দিক করে দিতে আছে যে কোনোদিন বিলাহুন হতে পারে না, সে ওয়ালি হাও হতে পারে না। কেননা ইউরাদ্দুহু আল জমউ, ইউরাদ্দুহু আল আল জমউ, তার দিক তত্ত্বা হয় ই সাতুয়া কোর জমা নে, কেমনে জমা আসে কি আলে হাতুনের উদিনে দুনা আওলা হাতুন, কাতে হে তার জমা আলে হাতুন আসে আওলে হাতুন আসে না। জমা তুসকি আসলরা খোদ বারাত নাহবিনে কোলে আছে, তুসকির দ্বারা আসল শব্দ বাইরে আসে। এইরকম জমার দ্বারা কি হয় আসল শব্দ বাইরে আসে, তাহলে তার জমা যেহেতু আলি হা আলে হাতুন আসে আওলা হাতুন নেহি আতা, লেহাজা মালুম হুয়া উসকা আসল হরফ কে আন্দর ওয়াও নেহি হয় ক্যা হয় হামজা হি হয়। ওয়াকিলা আসলুহু লাহা ইয়া লিহু, কাতে হ্যাঁ উসকা আল্লাহ কা আসল লাহুন থা, লাহা সে মুশতাক হুয়া উসকা মাজদার হয় আয়তা মাজদারু লাহুন, লাহুন শব্দটা লাহুন কাতে ইয়ে মাজদার হয় কিনকা লাহা ইয়া লিহু লাইহান ওয়ালাহান ওয়ালাহান, এই যে লাহুন লাহা ইয়া লিহু লাইহান ওয়ালাহান, কাজে আল্লাহ আসল ছিল লাহুন ছিল, তাতে তারপরে হাকে হজব করে দিছে আর শুরু দিয়া না শুরু দিয়া আলিফ লামকে জমা করছে, আলিফ লামকে জমা করছে আল্লাহ হয়ে হাকে হজব করে নেই, হাকে হজব করে নেই, হাকে হজব না করলেই কি আনা হয়েছে আলিফ লাম আনা হয়েছে। তা আলিফ তো প্রথম থাকবো যেটা হামজার শুরুতে হয়ে যাবে বা আল্লাহ মুসাদ্দা দিয়ে দিব, আল্লাহ হুরুদিতে আলিফটা আছে ওই আলিফটা মুসাদ্দাদের উপরে উঠে যাবে আল্লাহ হুরিয়া দা, তার অর্থ কি কাতে হে ইদা হাতা যাবা ওয়াত্তা পা, লোক কাতে হে লাহা জায়দুন লাহা কোরআনুন, কব কাতে হে জব ও ছুপ জাতা হয় আর বরন্দ হো জাতা হয়, ছুপ জানে আর বরন্দ হোনে কে ওয়াক্ত লোক কাতে হে লাহা কোরআনুন, তা আল্লাহ পাকের সাথে ইহতা যাবা ইহতা পাওয়ার মানা কি মুনাসব মুস্তাক মিনহুর সাথে, লিআন্নাহু তাআলা মাহজুবুন আন ইদরাকাল আবসারে ওয়া মুত্তাফিউন আলা কুল্লি শাইইন ওয়া আম্মা লা ইয়ালিকু বিহি, কাতে হে اس لیے کہ اللہ پاک بھی چھپایا گیا لوگوں کے افسر بسر کے ادراک سے چوکھے دیکھنا اللہ تعالیٰ کے اللہ پاک احتجابہ یعنی محجوب ہیں چھپائے ہوئے ہیں اور اللہ پاک ہر چیز پر بلند بھی ہیں، لہذا اس سے مشتاق ہو کر لفظ اللہ ہو سکتے ہیں اور اس بھی بلند ہیں جو اس کے اللہ تعالیٰ کے شاہ نشان نہیں ہے، کہ لاہون استعمال کے آج سے پیاس ہے شادو لاہو پورو شاعر آشا شاعر نام کہتے تار پولے میں ڈالسے کا ہل فتن مین ابی ربا ہے یس ماؤ লাহুল কুবারু লাহুল কুবারু, এই দেখো তা মার তা হিল পাতিন হিল পাতিন তাই মাররা হয় এক মর্তবা কা কসম খানা আবু রাবাহ কা, তা হিল পাতিন মিন আবি রাবাহি আবু রাবাহ সে এক মর্তবা কা কসম খানা جس قسم کو ان کے بڑا معبود سن لیا، یسمعو ہا ہر مرزا ہلفا اللہ خدا اور ہو ابو ربا کبار کبیر گوشن یعنی بڑا معبود مراد ہے تاکہ ابور آبار انیک معبود چل چھوٹ بڑ কিন্তু সে যে কসম খাইতেছে বড় মাহবুবের সাথে সামনে বড় মাহবুবের সিনা ভালাইছে তার কসমটা তাই হিল ফাতিন জেসা কে আবিলাবা কাল এক মর্তবা কসম খানা জিস কসম কো শুন দিয়া আবু রাবা কে বড় খোদা নে তাহলে এখানে মাউজা এসতে সাত কন্ডা লাহু লাহু দুই জাহাকে এক হলো জমি আর এক হলো মাদদার লাহু কাজে ইস্তেমালের মধ্যে আসে তাহর এটা হলো সপ্তম আর যেটা সপ্তম বলে আর চতুর্থ ছিল ষষ্ঠ তাই বইনা দেখো ইয়ে সাত মুস্তাক ইনু হো সকতে নি লজ্জা আল্লাহ কা